بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي ويل للمطففين دربوك تهدر جنو جهرا ما بكم داي الذين إذا اكتالوا على الناس يستوفون যারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয় তখন কম দেয় উহারা কি চিন্তা করে না যে উহারা পুনরুত্থিত হইবে লিয়াউমিন আযীম মহাদিবসে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগৎ সমূহের প্রতিপালকের সম্মুখে কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন কখনো না পাপাচারীদের আমল নামা তো সিজ্জিনে আছে ওয়ামা আদরাকা মা সিজ্জিন সিজ্জিন সম্পর্কে তুমি কি জানো কিতাবুম মারকুম উহা চিহ্নিত আমল নামা ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারীদের আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন যারা কর্মফল দিবসকে অস্বীকার করে ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসীম কেবল প্রত্যেক পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী উহা অস্বীকার করে ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতীরুল আউয়ালিন উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা পূর্ববর্তীদের উপকথা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন কখনো নয় বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জং ধরাইয়াছে না অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ثُمَّ يُقَالُ هَذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ তৎপর বলা হইবে ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ অবশ্যই পুণ্যবানদের আমল নামা ইল্লিয়ীনে ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন ইল্লিয়ীন সম্পর্কে তুমি কি জানো কিতাবুম মারকুম উহা চিহ্নিত আমল নামা ইয়াশহাদুহুল মুকাররাবুন যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত তাহারা উহা দেখে إن الأبرار لفي نعيم পুণ্যবান গন্ত থাকিবে পরম স্বাচ্ছন্দে على الأرائك ينظرون তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে تعرف في وجوههم نظرة النعيم তুমি তাহাদের মুখমণ্ডে স্বচ্ছন্দের দীপ্তি দেখিতে পাইবে তাহারা